আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যাও। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। যে বিধাতার দয়া এ ধরার আলো মোরা দেখেছি, সেই বিধাতার প্রেম হৃদয়ের অতলে কি মেখেছি, যে বিধাতার দয়া এ ধরার আলো মোরা দেখেছি, সেই বিধাতার প্রেম হৃদয়ের অতলে কি মেখেছি, কেউ কি কভু ভেবেছি তবু একদিন যেতে হবে মূল ঠিকানা। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। ভাঙা গড়ারে ভুবনে সৃষ্টির সেরা মোরা হয়েছি, সেই সেরা হয়ে তবু কতটুকু দায়ে ভার নিয়েছি, ভাঙা গড়ারে ভুবনে সৃষ্টির সেরা মোরা হয়েছি, সেই সেরা হয়ে তবু কতটুকু দায়ে ভার নিয়েছি, পরপারে হিসাব হবে পাই পাই করে নিবে নৈশা। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবে চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমাকি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা।